بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করার বাণী, আমা কাফারুন কাফারু ইমিস্তাকুম লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ইবামিহুন্না ইবামিহুম গা মুদালুম ইবস ফায়দান কুরআনে ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ আদি ইবামিহুম গা ধারিঙ্গে কিবা ইমবস আল্লাহু গে হযরত ওয়া গিয়ামিত দহু গা ইবস ফায়দান কুরআনে ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার আদি ইবামিহুন্না কি এই নারকা গে দারে। আল্লাহ ওয়াহী করার বাণী, খাফার উই মিস্তাকুম এবহি আল্লাহ উরে দুনো মিহুম দুনিয়েগা আল্লাহ কালাঙ্গে রসুলা এঙ্গে বিগোতা খিলাফাং উরুনো মিহুম এমিহুন দুনিয়েগা হোদা ফাওয়া মুদাতাকাকুম হোদা ফাওয়া নামাকুম ইয়ামিদ দোহগে এবেস ফায়দান কোরআনে। এই আলগণমেন দুনিয়েগা কিথাম্মে ব্যাবার এচ্ছিসেন হোদিয়ে সে হুরিহা তাকে এচ্ছে দুকফ আলগণমেন দাঞ্জিহেনি হামেকানি আলগণমেন না এহুগা দানি আলগণমেন কোফাওয়া আমালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস ফুকরবা ফানি তিয়াবামি হুকুরে মিহাকু বালু তিরেগে বালু লেবে হিন্দু বালু লাফাস এলে হিন্দুগা তিয়াবামি হুন দু কোফা হুরিহা এমমেন দানতে তিয়াবামি হুঙ্গে গায়তিমাগে মিহুন বস্তি এবামি হুঙ্গে মাম্বে ফাম বস্তি এবামি হুন দু কোফা দানতে হামেকানি তিয়াবামি হুঙ্গে গাতুগা বাকি ও নান এচ্চকি তিয়াবামি হুন কোফাওয়া আমালে صالح عمل وجا صالح عمل نبا عمل وجا نبا عمل صالح عمل كفا ميه كم غاوانما خبلو گه تريگ الله سبحانه وتعالى اينا ين اينا گه صالح عمل دكوان ريتي ريتي ميه گه صفاگا اي ملائكه بيكلون اينا تين سوال كون نيوم فحوگا ملائكه بيكلون اينا گه خبلو تري تنوس کو دے وا فسورگے گه بغیچا تو گه ترن بغیچا کم گه دوا فملائكه بيكلون وڈا گنوان اي هندو گه ور ريتي মৌন আলিবেগেমা মিহাকু এন এ গাতং আন্নান এ মিহা এ গায়গা গোমকস্তুরিয় বুর মির ওস্তওয়ান এহিন্দুগে এন দন্নওয়ান এ মিহাকু আস দন্নওয়ান খালিয়ং উফাদরি কাং উট্টে এহিন্দু এন দন্নওয়ান খালিয় কি কা কোহে রিবেতি খবর গেনো মট্টাকা খালিয়গে মৌন ফুদে একশিগেমা মৌনকে খালিয় খালিয়গে মৌনকি রিবেতি রঙ্গালো খবর গেনো মট্টাকা এহিন্দু এন দন্নওয়ান তিমন্নকি খালিয়গে সালিহ আমালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস্তাকুম হিউলাফা মিহুম না এমিহুগে খাবলুগে তেরেগা এমিহুম কোফা দুনিয়া মাতি কোফা ওয়া সালিহ আমাল দাক্কাওয়ান রীতি মিহেগে সিফাগা কাফারু মিহুম আল্লাহ উরদুনু মিহুম এমিহুম খাবলা দিয়মুন এমিহুন নাস মালায়েকে বেকালুন তিন সওয়াল কুরবানে এনেকে জবাবে নু দেবেনে বিঙ্গাড়ো এনা ফিত্তালান এনে কারিতান এককারি গাড়ো অনেক কারি গাড়ো বাদিগেন দানে এহিন্দু এনে গাতান আন্নানে সিফাহু তুরু মিহে এনেগে গায় দুনিয়েগে মসগড়ে মুলাউমুন দোয়া ভাবরনু বাবস্তওয়ান এমি হকওয়াস দন্নওয়ান খালিয়ং হিতামা হুটে ইন্দু এনা দন্নওয়ান খালি হিকা কোহে হিতামা ওয়েরি খবর গে নাও মট্টাকা খালিয়েগে মুনু একশি গেম বে ইন্দু এনা দন্নওয়ান তিমন্নাই কি খালিয়েগে নুবা আমালে নুবা আমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনা দক্কওয়ান কাবলুগা নুবা সিফাইগা নুবা মিহেগে সিফাগা দন্নওয়ান কমিয়াকাস দুনিয়া মাতিগা উরে আল্লাহ উরে দুনু মিহুং এমিহুন নাকা গিয়ামে দহগে মিহুগে মুদলাকুং এবেস ফায়দা নু কুরআনে এবেস ফায়দা দুনিয়াগে মিহুম মাসাক্কে কুরি মাদিয়া তাটাকা আল্লাহ কালাঙ্গ রাসূলান উরে দে মিহুম দুনিয়া আখিরাতে নে মিহুম রাব্বের রাসূলের নে মিহুম এমিহুন দুনিয়াগে মাসাক্কে কুরআনি মাদিয়া তাটাকা দুনিয়াগে মুদাতং হোদ মট্টাকা মুদা হাসিল কুর মট্টাকা এমিহু মাসাই কুরআনি এমিহু এ হোদি মুদালাকুম এবস ফায়দা গিয়ামে দহগা আল্লাহু গাহাদুরাতাকুন কুরআন আদি কিতাম মে দারিননেং হোদা ফিয়াস কিতাম মে বাহার গদা দারিন তাকেন এনাগে তিবি কামু গবিয়াস কিয়ামে দহগে দারিন গে ফায়দা এবস নু কুরআন এ দারিন বসওয়ান এমিহু গে দুশমান উন গিয়ামে দহগা আদি নারকায়া গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমিহু ওয়াকি ওয়াকি কুরআন একা কোনে একা বদল বসওয়ান নারকায়া গ এহেন নামে স্বর্গে গ আহলুয়ারিং এমিহুং গে দারিং এ সওয়ালিহ বাইক কামু গওয়ানম সুরগে গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবামিহুং বদল কো দেওয়ানে আল্লাহ মাই কুরবানি এবামিহুং গে মিসাল কি খাদা বি আলি ফিরাউনা ফিরাউন গে আদা ආදසකුගේ මිසාලෙ ෆිරාඕන් ඒ උළුණු ගොතුගේ ෆිරාඕන්ගේ හාලතුගේ මිසාලෙ ෆිරාඕන කියෝසේ වර මුදා හොදෙමිනේ බොඩු මුදාවෙරියේ වර බොඩු මුදාවෙරියෙන් එනයි කි වල්ලදීන මින් ක්වබ්ලිහිම් අදි ෆිරාඕන්ගේ කුරීගවි මිස්තකුම් වස් අල්ලාහ් සුබ්හානහු තාලා බයෙන් මිහුන්නගේ බොහොර වර මුදා දෙව්වා සමුදු බාගයාගේ මිහුන්නන් අල්ලාහ් වර මුස්සලිකන් දෙව්වි මිහුන් මුස්සලිකම එමිහුන් ෆර්බල්තක් කොනකින් කි හදා උණු එකමක අල්ලාහ්ගේ අසාබකුන් එන්නේ කකුව සලාමතෙන් නුයි අදි එමිහුන් එපුරි මසක්කතුන් එවස් ෆෑදා එවස් එමිහුන් කන්න කුරි අල්ලාහ් වේ කුරබනී ෆිරාඕනා එනගේ කුරීගේ මිස්තහුන්ගේ මිසාලේ එමි කද්දබු බි ආයතිනා තිමන් අල්ලාහ්ගේ ආයතෙන් එබෑ මිහුන් දොකු කුරිය فأخذهم الله بذنوبهم الله سبحانه وتعالى باميهم فافتحوا سببهم الله باميهم هيبيه فرعون كند غراو كوروي سمود باغاغي ميهم ادكون هلاه كوروي الله سبحانه وتعالى ادي عاد باغاغي ميهم ويكون هلاه كوروي الله سبحانه وتعالى والله شديد العقاب ادي الله سبحانه وتعالى عقوبه دبمغا غدفد يودگم وا رسكلانگه قل للذين كفروا ستغلبون وتحشرون الى جهنم وبئس المهاد ಕಲಿಫಾನು ವಿದಾಳವಾಹೆ ಕಾಫರು ಮಿಸ್ತಕುನ್ನ ಸತುಗಲಬೂನ ತಿಯಬಾಮಿಹುಂ ಬಲಿಕುರವೇನತೆ ವತುಹ್ಶರೂನ ಇಲಾ ಜಹನ್ನಂ ಅತಿಯಬಾಮಿಹುಂ ಜಹನ್ನಮಯ ಮಹಶರ್ ಕುರವೇನೆ ಜಹನ್ನಮಯ ಜಮಾ ಕುರವೇನೆ ತಿಯಬಾಮಿಹುಂ ವಬಿಸಲ್ ಮಿಹಾದ್ ಅದಿ ಎ ನರಕಯಕಿ ಎಯಿ ತಮ್ಮಚ್ಚೆಗ್ಗೆ ಗೊತುಂ ಕಿಹಾನು ಬಾವೆಗೆಂ ವಾಥನೆಂ ಹೆಯ್ಯೆ ನರಕಯಕಿ ಮಿ ಆಯ್ ಬಯಂ ಇಲ್ಮೆರ ವಿದಾಳವನಿ ಯಹೂದಿನ ಬೆಹೆ ಗೊತುನೆ ಬಾವಾಲೆವುನಿ ಎಯಿ ಮದೀನಾ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಹಿಜ್ರ ಕುರವೀರುಗ ಮದೀನಾಗ ತಿಬಿ ತಿಂಗ ಬೀಲಾಗೆ ಯಹೂದಿ يهودين كتين قبيلاغي ميهم اي بنو نظيرا بنو قريضايا بنو قينقا ميتين قبيلاغي ميهم اتانغا تيبي اميهن مخاطب اميهن بهغتون الله سبحانه وتعالى ميهاي بالوني خليفان ودال وار هي كافر وي ميستكون اي يهودينا ستغلبون تيبا ميهم بلي قريوينت كينه بنو قريضاغا ميهم غتلو قروني اي احزاب هانغراماغا دواهوغا اميهم وعدا معاهدا خلاف عهدا خلاف اي يميهم عهد حفاف وتي رسول الله صلى الله عليه وسلم يعدمتك عهد قرابر وفوتي مدينة بير مسلمنا خلاف اللشكر عاسفية مسلمنا جماعة وغن اباميهم اميهن خلافا هنگو رام قرآن كم عهد حفاف وتي اهن نمز اباميهم سر سر احزاب هنگو رام مشركنا اهي ودي عهد وعد مشركون اي تفات قبيلة تهوغ ميهون جماع كوغن بڑو لشکرين هدايك مشركون اي هنگرامي مدينة اهل ورن ورب بڑو جماع ته اهم با احزاب هنگرام احزاب مانا کی جماع ات اي مشركون تفات جماع ات جماع كوري اي هنگرامي بانو قرضاك ميهون اي ميهون مشركون اي هي سر سر رسول الله صلى الله عليه وسلم احزاب هنگرام اي عبدية وداگن ام سلماء اي قلب ودي وداگن اي قلية فان ಫೆಂವರ್ ವಂ ಉಳುವನಿಕೋ ಜಿಬ್ರೀಲ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂ ವಡಾಯಗನ್ನಾನಿ ಜಿಬ್ರೀಲ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂ ವಡಾಯನ್ ತನನೆ ಅಲ್ಲಾಹ್ಗೆ ರಸೂಲಾಯ ಖಲೀಗಫಾನ್ ಹತಿಯಾರ್ ಬೆಹಟ್ಟೆ ವಿತೋಯ ಅದಿ ಅಹರ್ಮೆನ್ ಹತಿಯಾರನ್ ನು ಬಹಟ್ಟಮೋಯ ಎಮ ಖಲೀಗಫಾನ್ ಹುರಿಹಾ ಮುಸ್ಲಿಮುನ್ ನಂ ಅಲುಂ ಅಮರು ಕುರವ್ವಾರೆ ಹತಿಯಾರ್ ಎಳುಮ ಅದಿ ಬನು ಕುರೈದಾಯ ದಿಯುಮ ಎಮಿಹುಂಗೆ ಫೈಸಲಾ ಕುರ್ಮಟ್ಟಕಾ ದೇ ಖಲೀಫಾನ್ ತನ ವಡಾಯನ್ ಎಮಿಹುಂಗೆ ಫೈಸಲಾ ಕುರವ್ವಿ ಎಮಿಹುಂಗೆ ಹುರಿಹಾ ಫಿರಹಿನುಂ ಬೊಡತಿ ವಿಫಾವಾ ಫಿರಹಿನುಂ ಗತಲು ಕುರುಮ ಅದಿ ಅಂಹಿನುನ್ ನಾ ಕುಡಕುದಿನ್ ಅಳುಂಗೆ ಗೊತುಗಾ ಹಯ್ಯರ್ ಕುರುಮ فیصلہ کروی ای سعد بن معاذ کے فیصلہ امی ہوں تبی کلا کے تیرے گا در تبند ہو گیا بنو قریضا کے امی ہوں ادنی تمنا میں نکم دان میں سعد بن معاذ کے فیصلہ ہے سعد بن معاذ کی ای انصاریہ بے کلوں کے تیرے سردار رمائی بے کلیں ای خزرج ونہا کے ورب بڑو بے کلیں کلی فانا کی جن سعد بن معاذ کے نونی کا سعد بن معاذ وقتو کے انوی زخم بیٹھا گئے ای احزاب ہنگراما کے خلیفانو کے اپولا تیرن ارمو کے سببوں کے خلیفانو انہی زخم وڈائیں اے لے اللہ منا کرو بھی خلیفانو کرو بھی دعا ہے کم اے کدے خلیفانا خبرو لی بھی وڈائیں گے فی اے بنو قریضا کے میں ہوں اہد اوالی خبرو اے بگو تے خلیفان دعا کرن اللہ ہنگے اللہ ہے اے بنو قریضا کے میں ہوں گے فیصلہ وے نمیج جو مد دان دیں تیمان خلیفان دنیا کے بہتا واشے ہم اے ہندو لے مناوے گے دیئے ਦੇ ਮਨਾਵੇ ਗੰਦੀਏ ਦੇਂ ਅਮੀਹੁਂ ਇਹ ਦੁਨੀ ਸਾਦ ਬਨ ਮੁਆਦੁ ਕੇ ਫੈਸਲਾਯਾਂ ਅਮੀਹੁਂ ਰੁਹੇਨ ਕਮੁਗਾ ਇਹਿੰਦ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਅਸਾਬੇ ਕਲਨ ਅੰਗਵਾਫੀ ਸਾਦ ਬਨ ਮੁਆਦ ਗਨਾਉਮਾ ਇਹਿੰਦ ਕਲੀਫਾਨ ਹਿਮਾਰੇ ਗੇ ਮਤੀਏ ਗਨੇਵਨੁ ਰਸੂਲullah ਸਮ ਅਸਾਬੇ ਕਲਨ ਦੇਨਵੀ ਕਲੀਫਾਨ ਕੋ ਇਸਤਿਗਵਾਲ ਤੇ ਦੂਮਾ ਬਸ ਇਹ ਕਲੀਫਾਨ ਕੋ ਮਾਇ ਬੇਕਲੇ ਅਨਸਾਰੀਏ ਬੇਕਲਨ ਕੇ ਹੁਰੀ ਮੇ ਬੋਡੋ ਸਹਾਬੀਏ ਦੇ ਸਾਦੁਨ ਮੁਆਦ ਰਸੂਲullah ਸਮ ਹਦੀਸ ਰੁਕਰਵਨੀ ਇਹ ਵੀ ਹੁਣ ਨਾਮੇ ਦੁਗ ਫੈਸਲਾ ਕਰਵਾ ਹੈ ehindu sa'ad ibn muaz vidalwani kaleg fan hunnawani kon he dennevi aike ehindu sa'ad ibn muaz faisala kuravi emihun gaterein bali ugfa wa huriha firihinun gatul kurma adi anhenunna kudakudin alungge gotuga hayyar kurma rasulullah sallallahu alaihi wasallam e sa'ade kaleg fan ti kuravi faisala ki hain uduge matin allah subhanahu wa taala kuravi faisala ai ame kalaan kurabi faisala kalik fanasti kurabi egotan emi huna me dukan tak kurone mehinga teren huriha firihinun tak gatul kurani tin steh kom mesware firihinun emi hun gatul ko fa wal gonda kan ala wal deuni an hinun na kuda kudin alonge gotuga hajjar kurabuni den oti banu nadiru ge mihun banu nadiru ge mihun madina nere leunu kon wa leunu ba madina ge ba mihun nere leunu den emi hun falastinu ge kayari kom mesrafe ga emi hun wazan berivi banu qainaqa mihun bas nere leunu eba mihun bas madina nere leunu kommegas allah subhanahu wa taala mai kurana qul kalifan widalwar he kafaru wi mistakunna satuqulabuna tiba mihum bali kurawenete ege mane ke bali vita banu kuray daga mihum gatuluwi den tibi de gabila ga mihum madinan fassale muni wa tuhsharuna ila jahannam adi naraka tiba mihum jama kurawenete giyame duwa meba mihun naki mitin gabila ga mihun naki rasulullah sallallahu alaihi wasallam istighbal kurumattaka madina nga astibi bae emihunang emihunga foittakun engi fahuri barak khair muddatekga allahuge hadratun rasulaku wada gannawane kama adi madina makkaage mihun emihunang aniya werivi emihun madi makkaage mihunna adi ma bunefawani tiyaba mi timanname barang awahan e fonwe rasule e rasula tabavegen timanname kalemenna hangurama ko gatulu aammu hinganame kalemege tere em bunefotiyes rasulat emme fortama tabavani yes timannamenne bunanimma fotiyes ehem vegen mimihunage bengge madina kan hijra kurawani kade gafan ei foittahu ga liye fe ebo in kade fan hijra kurawani kadur ruggina rarakare emihun dirasa ko beliru ei madina kam ge mihun ei foti madina ge mihun kuriba gosmiti kade fan hijra wada gatum emme furatama kade gafana imam mattaka ekam ko emme furatama kade gafana kafar wiwe kimi ba mihun ba mihun ege ei allah ge rasul akam wes ei qur'an ga allah ben wahyi kurawa fa emihun ange ne rasul ekale gafanu ekalaange rasula eba mihun ge darin ange fada emihun ge darin ange fada ange mihun ei haggu rasul ka ange ne ehna me seba mihun hasada beri kamun ekale gafanat tabanu yahudi ara nubay ba ei rus e hanu ba ba mihar rus duniya ge men nubay ba ki hama yahudi mihar rus e men nubay ba ki yahudi den ba ange ilmer vidalwani mi ay ba ba lebuni makka ge mushrikun na behe gotunne kommyakas debaa mihunna behegotun ves maana sohha ben ilmer midal miya baawale mun makka ge mushrikunna behegotunne e makka ge mushrikunna behegotun miya baawale mun kamuga waanama mi qul lil ladina kafaru e muhammad ge faana kali faana midal waahe kafaru mi istakunna e behi makka ge mushrikunna satughulabuna tiyaba mihun bali kurawenete ehi badru hangurama ge duwahuga badru hangurama ge duwahuga mushrikunna libuni warabbuna kaamiyabe e mihun eha furihama ye tayyar wegen auma ekwes furihama hatiyara eku furihama hangurama tayyar wen emihun ayi kam muslimun naki eba mihun muslimun nikum wada gati hangurama ekak gasnu muslimun nikum wada gati abu sufyanu ge lash gafila aviyafari gafila atula gata hatiyara gasne muslim gata ku enna me setan ga allah subhanahu wa taala hangurama minbar kurevi ei badur hangurama islam dino kurun emme mahin hangurama edwah ki kiefa swadwah ki furqanu ge duwas hagga batil wakivi duwas hagga batil wakivi duwas muslimun ehamadu hatiyare vesnei ehan qurama ge tafaat mu'jiza itan allahu dekkevi tafaat mu'jiza ita malaike bekan wadayagne muslimun na ekuga kafaruna khilafan han qurama kuramattaka inhas malaikatun wadayagne hatiyara ekuga inhas malaike bekalun wadayagne Allah ve kurabani kalifan vidalwar he kafaru mi istakunna ebahi makka ge mushrikunna satu ulabuna tiyaba mihum baliwane tiyaba mihum bali kurawene badru hangurama ge duahu ge makka ge war bodeti bayak gatulu ge ndi abu jahul men fadabe mi istakun gatulu ge ndiya badru hangurama ge abu jahul wes marali kuda kuda de hudi ei muaza muawaza de be kanun abu jahul marali abu jahul adi marwa mum wes enage kiburu werikam faalo kolla fe na marwa ge ndi ei enamuni timanna kiha rangalu viseyye madina ge bodunge mihaku timanna gatulu kurinama kuda kuda de kudin ne timanna ge gatulu kuri ena den hita mege gotu ge ena de kuni kuda de kudin gatulu kurima e kuda de kudin abdurrahman ibn awf ge age kotta ha dannani ko bae hiye rasulullah sallallahu alaihi wasallam dimalan hadi huture che ko abu jahul ko bae abdurrahman ibn awf vidal wani timanna hayram ge kuda kuda de kudin kandi hifa ala kande hifale kuda kuda de pudin rasulullah sallallahu alaihi wasallam difa kuram takani kume den ewagu to hama kulliya katti manna fenijje abu jahul lashkaru getere enti manna dakka fi me de kudinna e uti abu jahul herawulani e kudin hama ediya goto gus furtan faage jehi kande jehi jehinu ena wattari etana wattari ahe kujau me macchan arafa kande jehi me ya abu jahul marwegen diye kuda kuda de kudin gatun ei madina makka ga huri emme bodu mi ena ne de mi hata duniya kunu mure ena ki kahari jabbarun rafa mihen ena ki ena magumatin tamun ena hitan eri mina duniya ge bahatta ka timanna ne deme bagutun ena mara ali ena ichike bunana miha kosne ehanu lafa ko bimati kulun mihen fan kuda kuda de kudin ga tun ena marwe gen diei baduru hangurama ge wahaka mitanga mi bayan kurawani ei makka ge mushrikun na behe gotum mi ayib ba wale unu kamu ga wanya ei makka ne baduru hangurama ge tiya ba mihun bali kurawenete ali tiya ba mihun jama kurawenete jahannamaya narakaya wabisal mihad tammacchege gotun kihanu baatanen he tibumuge gotun kihanu baatanen he ei qad kana lakum ayatun fi fi'atayn iltaqata fi'atun tuqatilu fi sabilillahi wa ukhra kafiratun yarawnahum mislayhim ra'yal 'ayn wallahu yu'ayyidu binasrihi man yasha inna fi dhalika la'ibratan liulil absar mis yahudinna Allah subhanahu wa ta'ala mi bayan ko devani qad kana lakum ayatun fi fi'atayn iltaqata baddal kuri de lashkaruge mi hunna meduga tiya ba mi hunna ve hekke ege mane ki badur hangurama ge duahu ga baddal kuri muslimun ge lashkara kafarun ge lashkara e hangurama ge baddal kuri de jamaatu ta be hegotun tiya ba mi hunna ve ibrate nishane hekke Allah subhanahu wa ta'ala kula dumwanta kamuge ekin Allah subhanahu wa ta'ala yo madu jamaatu ge mistakuna nasru devvi hangurama ga tibe bodeti kafarun gatului gatului gan diye badur hangurama ge duahu emihun enhas mihun emihun ge muqatilun enhas muqatilun emihun ge lashkaru ga tibi kafarun ge lashkaru ga muslimun ge lashkaru ga tibi tinste ka te ramihun detin as hayekka khandi khandi yevesne ebbay ko hingaya ko lovi de adi ebbay ko faava gi netunima an ebbay ko savarwani an kaane ebbay ko hingaya fadani mi gotam muslimun ge lashkar wes diyai allah wahi kurawani e baddal wi de jamaatu ge mi hunna me du tiya ba mi hunna ve allah ge kuladum wantakan ha ma ko de hekke komba ek yahudin na mi mukhatab kurawani fi'atun e jamaata ki ei tuqatilu fi sabilillah allah ge mauga hangurama kur jamaate ke ei muslimun ge jamaai wa ukhra kafiratun adi an jamaatu ge mihunna ki kafaru mihunne yarawnahum emihunna muslimun feneye mislaihim emihun ge degunaya ra'yal 'ayn lula lula ge mihunna fenani mihunna vargina muslim muslimun emihunna fenuni allah dekke bigoin ei anfal suratu ge allah be bayan kuran wafa tiyaba mihunna allah kafarun dekke vi hama tiyaba mihunna evvarare adi kafarun navest tiyaba mihun dekke vi tiyabami hunna evvarare ei hangurama etanga umattaka allah subhanahu wa taala ei kafarun ge lashkaru ge furihama adad muslimuna dekke muslimuna muqatab kur allah ai kurawani tiyabami hunna kafarun ge lashkaru ge adad furihama yatti man allah dekke winama tiyabami hu bas furagas di di ai he hangurama etanga ei aslu muslimun edigen vi hangurama ennu e hangurama ki ei allah etanga min var kurav vi hangurama e ehem wen ehangurama emme maayib wegen weswani ehangurama wadaya genne wi sahawenna den hangurama lashkaru abu jahul ge lashkaru waki hisabaka aatana ei aqiqu kiya wadiyen onnane madina ga miharu sowe hama e wadi ei koren hen onnane adikon eta miharu sowe hama e goig gotan hama e goi e wadi tereya ara hama witana rasulullah sallallahu alaihi wasallam engi wadaya gen fi makka ge mushrikun hangurama ya tayyar wegen madina wasil wejjeka madina hama wasil wejjeka ehindu ekale fan assaw we kalna dannawani tiyabami timan kale fan madad quran nasu deni tiyabami hunge teren kombayen he den komme go tebes muja muhajirun nakiye ekale fan attaka qurban man tayyara tibbei bay ekale fan ekon hijura kore vimi hun ei ebe kalun jawab deni timan nawenna ero adi ansarun ichike widalen noy dembes rasulullah sallallahu alaihi wasallam hadis ko rawani tiyaba mi ngeten timan kale fan nasu devani kum bayen he devana fahar was muhajirun den nevi timan namenne emme fahumi ha yad dan den timan namen kale fan hu hangurama qurana we den timman fahar kale fan go ta vidal wi ma saad ibn muaz engi wadaya gen fi kale fan asluga yasawani ansarun ge kairin kan ehin saadumun maaz vidalwani allah ge rasulaye khalege faanakan aharmen no bunana me banu isalimi hum musa ge faanab buni gotaka e musa ge khalege faan daahe go kaafarunna hangurama kuraare khalege faana khalege faanu ge rabba izhab wa rabbuka faqatila innaha huna qaidun khalege faana khalege faanu ge rabba daahe go hangurama kollaare aharmi tibena me tabale hattaye banu isalimi hum buni gotakan aharmen no bunam name adi kien he aharmen khalege faana bunani khalege faana wadaa gannawaase khalege faanu ge fahatun aharmen hangurama ettaka daanu e adi kaleegfaan allah gandi buname kaleegfaan kandafum mala hatimanna ko kandafum mala ra bunyasti manme kandafum mala husimo e ndo kaleegfaan waran ufaqulu kurabi ansarun ge jawab libunima de kaleegfaan dua kurabi allah he kuda kuda jamaat ke go ayage miyai miyadumi jamaa mitan halaku en gos finama mi bimmati ge allah iba allah alqan qur'an baykunu tibenete e allah he mij kuda kuda jamaatan nasru devwashi kalifan aipulu nangavamun gendi adwa kurum ge kalifan rida kolu vetti jamadande ehindu awwa kurge fan kalifan ge rida kolu nangava fe kalifan galuwa kiirti kurabam dannani e allah ge rasulaye hama yaqinum bas kalige fanan allahun nasru devwane hama yaqinum bas allahu kalige fan nasru devwane e kalifan dannani kuda kuda jamaate ge wayan kalifan wadaya gane hama yaqinus e kalifan engi wadaya gannawa afi hangurama mitanga wahane kan kum yakas allah subhanahu wa taala kaleng fana waadu kurawafi timan allah kaleng fana ekuga hangurama kurawuma malaikat be kalum fonuwana me ei ufaver kamaga khabar de magutun emme malaikat ka fude ekama ka allah waadu kurawvi fas fas malaikatum fonuwuma wadagati inhas malaikat be kalum ei muslimun ufaver kamaga khabar ge gotun allah wa e bayan kurawvi ehna emme malaikat ka fude huri hamme duwaluma ei emme malaikat be kala kulut alayhi salam ge mul gaum ge mistahun rat enengei ra handu vafenengei emme malaikat bekala emme at akkulak nengei ommega sallallahu subhanahu wa taala muslimun nasu devvi eha guramaage tafatu mu'jizatan allah dekkevi adi rasulullah sallallahu alaihi wasallam ekale fan allah khabar devva fan bay ghaibu ka tatta bayan ko devvi hadisul kore mitana vetteni abu jahule marwege mitana vetteni miyenimiheke mitana vetteni miyenimiheke ashabe kan vidalu ekale fan e ishare kurevvi tam fahanala anude e evvesmi haku komme miheko sa marwegen etana se vetto ommega sabatul guramaage bahaka allah mi vai kurmani mi ayatuga قد كان لكم آية في فئتين التقتا يبامهن به يهودين يبامهن به الله كقلدون وانتكم كهيك في فئتين التقتا بدل ود جماعة كباغا بدل ود جماعة كباغا أي مسلمون لشكرا كافرون لشكرا فئة الجماعة كي اللشكرا كي تقاتل في سبيل الله الله كموغو هنغرام كرميهن أي مسلمون لشكرا e muslimun ge madum yeskolo e hangurama ge baaveriye hangurama kurevvi allah subhanahu wa taala emi hunna vani khassa billeumakum ballawafa khassa billeumakum ballawafa rasulullah sallallahu alaihi wasallam hadisul kurawani laqad ittala allah ala ahli badrin faqala i'malu ma shi'tum qad ghafartu lakum allah subhanahu wa taala badru hangurama ge baaveriye ahlu verinna khassa billeumakum billeviye adi wahi kurevvi e baamihunna i'malu ma shi'tum tibamihum bainum amalam yafahu qurare qad ghafartu lakum timan allah tibamihun nafus sawade baafin badruga ahlu verinna badruha qurana wadaagane ahlu verinna e ufarikam khabaru li wadaagane fawti bainum amale qurar kitan bod faafa kurias murada kiyita bainum amale duniya kuram gandare ma kurin fus sawade baafin allah den kommiyagas allah subhanahu wa taala e beka de tere egota wahi kurav baafuni be kalunge hippulu rangala dene modigen e be kalunna ki emme ma aybay kamuga allah levvi ei emme mai sahabin ei badru hangurama wadaagen nevi ahul verin badru hangurama ga ahul verin allah wani huriha ashabe kalung macca mai kurav baafa allah wahi kurawani wa ukhra kafiratun an jamaataki ei kafir jamaatuge man abu jahlu ge jamaatuge mi hunna yarawnahum mislaihim ra'yal ayn emi hunna fene muslimun emi hunge lashkarabure de gunaya gina kon emi nafenna den kom meyaga allah subhanahu wa taala malaika be kanu fonovi emi hunna kan no fene malaika be kanu ne bay emi hunna fenun hus kandi as emi hunna hangurama koranu kon hus kandi emi hunna malaika be kanu fenun kama kan nen ehna mas ibili ha fenun ibilis as ule ga farna ek ga muslimun na hangurama kuruma ena suraka bun malihu ga sifaya ga ena annani abu jahul ga tan as bunani war ma emi hek ga sifaya ga annani yes bay riwayatuh najid karaage mihegge sifaage ena asmunani timanna kale menna ehi we deena me hanguramaage adi hanguramaage bayen okulu tabbes puna deena me mina aste bodu mihakave mashwara asti hanguramaage te hanguramaage me onikuti bilises insana ge sifaage bilises me ulani waki warakan hangurama ge for diya ha hindu iblis duam do filan do wagati mon iblis dawata abu jahl gwan e surakaaye khale puni me harmna madad quran waha karna nasu denwa karna himayat denwa khale ti daniye filan e hindu ena bunani ki ke inni ara ma la tarawna inni akhafu allah timan nang wefen he khale nan nufen na sa horkan datta ena fen je mana ke beken fa wata ena ge jami hangurama ge den ikkan kafir nan evs khala bare malaikatun faabatan fenije ena filan duwagati ena en allah ka shariken nukure engeta ena allah ka shariken nukure hekam ena narakagen me adiyekan allah nu lalla ena pura adiyega tibi mushrikum ves yahudin ves tibi ena ge adiyega munafiqum ves tibi ena pura adiyega fir'aun ves tibi ena pura adiyega ei ena shiruken nukure allah ka emigen ebange inni ara ma la tarawna inni akhafu allah ena mibunani kike timannang e fene kale mena nufenna kantatta timanna allah habbiru biruganna me allah habbiru etiwa me timanna ena evves tanakuneng ena shiruku kurikamaka ei ena inge tauhid rangala tauhidu gahlu hari kiyena ki ena inge tauhid ehen nama sena swargen wanna me kiwegen tauhidu gahlu hari je swargen wanna na hake yoti ena swargen wani ena ge hituga boda ayirkan kurima adi adad dan de sena ge hituga bhar boda ayir en nu filane ena hita ei bodavirkamuge zarregge mimbarwa mihaves borgen wannana waha ka rasulullah sma hadis kurwani la yadkhulul jannata man kana fi qalbihi misqala zarratin min kibr emi hegge hituga zarregge mimbaru kibru werikam wa mihaves borgen wannane e kibru werikam ei ena borgen ek kiba kuri sabab kibru werikam e kibru werikam ena kiyamata hama hunnana ekama ku ena ki tauhiduge mihen ena nen evves riwayaten nen ena allah shariyu kuri kamaka mi hunnam wa shariyu kuru wa pe ba ko ena en nukure ei ena uti wa du fa allah insanu ge teren bodu ba ganu tama ganna na me narakaya timanna ya huwa insanu ge teren bodu ba ganu iba allah kanu fennane madu bayaku menuwi iman wa tane ina mi hun ta dama ganna na allah korwani la amla anna jahannama minka timan allah kaliya kaliya tabawi emmen narakaya ngala naraka pura la ba hushime wallahu yu'ayyidu bi nasrihi man yasha adi allah subhanahu wa ta'ala ekalang irada kurav mihak ekalang nasrum madad kuravaye ekalang nasrum madad kuravaye inna fi dhalika la'ibratan li ulil absar ekamuga ebahi ebadur hangurama ge ebaddalu ibaddalum ga ya ehingi hangurama ga ve ibrate li ulil absar buddhi ga halwerinna basiratu ga halwerinna basiratu ga halwerinna emuni visna fi kurkura mihunna visna fi kurkura mihunna ibrate ve ga ان الله قران زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطره من الذهب والفضه والخيل المسومه والانعام والحرث ذلك متاع الحياه الدنيا والله عنده حسن المآب الله قران مستكن التكا زين التركو يغنيواني حب الشهوات شهوه التكلو بكرو واني زين التركو شهوه التركمو گلوبي واني ميونگه هيتاوگ زين التركو ريفا shahwaittarikamuga loibbe uni duniyege edunta duniyege eduma mihunda barumyati murihame sittan elibin edane duniyege samanutaka duniyege loibba lobi jefamani murihame ngehituga evves miyaku mi duniyen da ka gasten nukure evves miyaku ka ku gasto kurani musa alayhis salam ves gasten nukuri da ey allah ge rasul ehma ekak vesne dena duniyen da ekama ku diuma fahu ka misalakan he wala fami hekkamu gawanye na ufa qur'an ena liben hurani ma ittafenifa ena liben hurani ma ittafenifa ena ufa qur'an diuma fahu ka marwa ka ekak kos benu manwa mita hunna hama benu ma ei musa alayhis salam emme furtamal kal maut wada gati musa alayhis salam gari ena mar kal maut yage jessevi furtas mar kal maut yage jessevi musa alayhis salam abe hegotun ebe riwayen esa malakal maut jessevi allah subhanahu wa taala imtihana kattaka fonu yadi furana hippawa kannu malakal maut fonu bi musa alayhis salam ge imtihana kattaka egen deha koddeni musa alayhis salam es behen wen none adi duniyen daaka komme ka deha kwesne dene kiwe allah me kono zuyyina lin nas mistakunna wani dine teri kurayfai hubbu shahawati duniyege edun takuge lobi mistamuge hitu tera wani weddeifai ei kon kahala lobi kon kahala kantattake minan nisai anhenun gelo ibba wal banina darin gelo ibba wal qanatir al muqantarati min al dhahabi wal fidda adir isar anuge funitaku gelo ibba isar ranuge lobi isar ranuge funi funitahu gelo ibba wal khayl al musawwamati adi zinat tari kurayfa wa astaku gelo ibba aha ki war riti ech e ti dinet tere kollei phone nair war riti wana e hagi gatuga e ti ane irose gadi ga dinet tere kurai fawa ahe mihen iradina mihen genda wagutugo war dinet tere manzarange allah qur'an ga ma wahi kurabba fawa gota e feni jemi hakan hama hairan kan libi genda e wagutugo asta duwe fadairo algonu es dekunin wagutuga hama balahattaen hama hunna hiwani hama eadima riti echchen e allah subhanahu wa taala hadda war istara jahagen war riti sifayegga daane eti duwe rafa adi hutti iro iradimaage tibere ebbes harakaaten no qur'an tibena ma eggotakan hutti fahatuge effa nagaagen fahatuge effa macchan nagaagen tim fa macchan as sunna wagutuga ei war riti manzarekkam allah qur'an ga hikura rafa hoti sulaiman alaihi salam behegotun naml suratuga ei إذ عرض عليه بالعشي الصافنات الجياد يكاليك فانوك كوريفول مچن حسائل جي الصافنات الجياد ريتي زينت تري كوريفيكم واستكن اي فا اغتم مچن نغاكم وابعور استكن فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب دن ويغتكي يروس جي روسون يرو نمادن نقرون هدانتكين اي استهوك ريتي منظر فنفا ekade fana huri hi duniya lemifa elagoto duniya lembuni debigen iru ossunu irakos allah ngal kamen nukurawun kulliyakan handam vi rossunu pahun alu kamen nukurawun asur namade ekade fana kan nukurawun den ergo onna namade den miyak suwal faharagga pahun koffana me asur namade mena owe heje ekuri gom metta ekom miyak alu kantange bahuri hama mi gotab wagututta ka yasaden namade kura goittatta paatu waane den ekade fana dannawani gennare echi genama e huriha ekke zabha kurawvi ekade fan asta ei allah ge zikurun kale fan handanat twali e duniya ge edumek kamuga watiwe ekade fan e huriha ekke zabha kurawvi asta ahuge maha kikaiche wal khaylil musawwamati adi zinatter kurawigen wa asta huge lobiyas mistahunge hittera wani weddeifa e wal an'am adi naam sufita huge lobiyas ei muda har muda e eruwe wal harf adi danduta huge lobi danduta eeruga muda dandu bima naam sufitaka dalika mataul hayati dunya allah ikron ei duniyege dirulumuga saaman kolake ei faida kolake duniyege dirulumuga ekamakuda handan kurare wallahu indahu husnul maab allah ge hadratuga wa taketi adi ma heukam bode swargege tayyar kore ifawa taketi wallahu indahu husnul maab nim emburi diumuge gotum allah ge hadrat adi ma heukam bode ekalang hadratuga mumina tayyar kore ifawa taketi duniyege saamana takabur duniyege muda takabur ma heukam bode ademi ha hisaba mire kuru kollani den swalin oy be fulaku re den kudakudin mire tan kol gina wesme e den kudakudin gereya mi ginawan ehen deyak anna ade kudakudin na kudakudin na iskan oti den wagutu ge beenu ismatta ka kudakudin swalin kolnya bodti mena swalin na rega mitanga kuri rega dinu rega kunan nanta kuri rega kosna renun kuri re emal mas deoni eid milada behe gotun eid milad faha kurma ki ei dini gotun mi hunge faala kurani ekanta eid milad faha kurani dini gotun ei bidwae ilmer midalwani ei munkar bidwae ke bidwa munkara ki emme nuba bidwa tahu ge teren himene bidwae ke ei ega mi istakum israf kurma allahang ureduma paati tabbe buma hafla tabbe buma adi bi rajya mure ma kulagada kofa hakura tantang mure idu milad pakistan india anta bre living ge terega adi fa hakura ma bodang idu milad ere onnani hama kukulu ekhe umang hadang ule kamen ei rasulullah sam idu milad fa hakurun emiyun ere ekani allah deke lobi rasulullah sallallahu alaihi wasallam deke lobi akam go faal kurani ekamako muli umru ge lobi wan jihe huriha farata kabure boda rasulaya rasulullah sam hadis qur'an la yu'minu ahadukum hatta yakuna احب اليه من والدي حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين تبامهم قرهم اككوس ايمان بكم غنواني اميهك غاتو تيمن كليك فانو لوبوتي وجو مدان دين اينگه بپبره بودا اينگه دارين نبره بودن ادي حريها ميستكون نبره وس بودا حريها من نبره بودا تيمن كليك فانو لوبي كوف مدان دين هم تيبامهم قر اككوس ايمان بكم غنوي ema ekade fan de kemuli umuru ga lobi wanje ne huri ha echaka bure bodang ahar me ekade fan de kamma yappe bure mes boda ki vegen ei kalege faanu wadaanu gennevi nama mistakun suwaruge kanwanis ei kibegen ei kalege faanu allah ge hadratun e hidayatagen wadaagennevi e hidayatuge zariyaai e hidayat gabul kuri bayaku allah ge yamedduhoge suwaruge waddan yobbodu niyamai e haasilu e kalege faanu genestevi hidayatuge zariyaai ema e kalege faanu deke lobiwan jihena hurihaa mu'minun hurihaa faraitaka bura boda eedu milad faaha kurami hun e lobi faal kurani ere ekan den ere allah mana kurabiyatak kamen eba kurave eduwahu kekkuma israf kuruma kan tatabba mure bahari eduwahu dua bunun ei bodu bidwa e khurafi kame dua bunu maki dua bunu mukan tatang eba gende kuria solewa fatiha kiwa ge ge ga mulin mun karaj tang eduwahu ga mi diinu ga numa kan tatta diinu ga namuga bay hukuramun edani eduwahu ga ei eggota kavves hudda vegen waane kamen nu ei kiye ekan kurun rasulullah sallallahu alaihi wasallam deke lobin kan kurevinam ashabe kanu kan kurevis bayaku kurevinama sabitanam ashabe kanu kurevis ashabe kanu ke kaleg faan deke lobi muga emme kuria ra tibbe be kanu e kaleg faan wudu kur war fen fode bim macca kan wette be kanu ga aipuluga macca aipuluga macca wette ne fen kolo bagutun e be kanu ga ga kaatta le be fen kolo kulu kolo bim mati kanu jihe be kaleg ga aipula kulu kolo jeheni e kulu kolo e be kanu ga ga kaatta le ivarang e be kanu rasulullah sallallahu alaihi wasallam dekelo bi wada gennevi ei eves be kale kiben rasulullah sallallahu alaihi wasallam ge eid milad faah ge kuran dikan sabiten nu adi taba tabin ge kibekumus taba tabin ge kibekumus imam ver be kale kibekumus sabiten nu ekam ferifawani shiyain ge faratum shiyain ei batil firqai batil jamaatin ei bidover jamaatin ei shiyain naki ei emi hunge fatimin ne kiye bae ge faratun ekan ferifawani ege kuriyaku islam dinu ge ekan kurai fen nei ema ei gotakavs kokgem wan kan tatta kennun ei ki sharri gotun rasulullah sallallahu alaihi wasallam de kelo bima ki kale fan ga sunnata tabaum ei e kale fan de kelo bima ki kale fan ga sunnata tabaum e kale fanu genes devi kan tatta ga bulu kurun ei islam kama ki wes islam kama kam mi fittahu ga sliye fe mona diwe fittahu ga sliye fon nani allah ge hadratun rasulullah sallallahu alaihi wasallam e kan kama gen wada gen emme ha kama ka amali gotun ki amanga tum ei islam kama ki e kale fanu genes devi kan tatta ka bona ba ki amanga tum me ken islam kan ei e kale fanu de kelo bi uma ki wes ईद मिलाद फा कुरमन नु ए कले फान देके लोबियु मकी ए कले फान अमुर कुर विकन तत्ता कुरमा नही कुर विकन तत्ता कुन दुर्वेगतुं एई ए फराज देके लोबियु मकी एई अल्लाह कु गीत कुरान का वही कुर बयानी कुल इन कुंतुम तुहिब्बुन अल्लाह फत्तबियुनी कले फान इदाल वाहने ती बामी हु अल्लाह देके लोबियु कमुगा वान वन्या तिमन कले फान तबावाश तबाव मुगे मुराद है कोबे कले फान अमुर कुर विकन तत्ता को नही कुर विकन तत्ता कुन दुर्वेगतुं ema ekantatta ei ekalifan deke lobi maki eggotakais eid milad faaha kurmen nu ei goska ah ei goska men ei ei gairu muslimunna eggoibu nu ba ni hunna eggoibu mi hage bosunun jine ma eggotaka riti kon evaraka korala apa yahudin nan allahumi bayan ko devani qad khana lakum hama karun tiya bami hun ve bahi ti yahudin nan ve ayatun allahu ge kuladum wanta kamuge hekke e de jamaata behe gotun e kiha bodu kuladum wanta kamuge hekke ge allah subhanahu wa taala madu baya kan nasru de vi bar bad ka afarun ge lashkar ge macha e ye kuladum wanta kamuge hekka ki e yahudin nan kam bayan ko devvi ake muslimun ei haggugotu gan tibi bayakkam gan wanya eha bodu kamiyabiye ei wan kamen nu ei kiye duniyavi gotu mihaku business wan kamen nu ei kiye be kalun hagguga tibima allah e kurabbi madad we mi hunna ema tiya bayam gabul ko bala re di yahudina lakum tiya bayam mi hunna e bahi tiya yahudina ei mauludaki vesei mauluduge maneki ufammun den ege ebahuri e rasulullah sallallahu alaihi wasallam ufammu maguli genna den miun ada for india en bodang asoti e boreliving kiban boreliving kura kamen ei emihunge kiban boda lafa kura veni eti asoti dihiraj india aswing echen ei e arabi karage vestana ko soing echen nu ei ki arabi karage vestana kares misra ko soing echen nu ei ki saudi arabia ko soing echen nu ei ei mi hakus ko fa ka no india hisab gondo ye ti aso ti aisha tu fa vidal vani rasulullah sallallahu alaihi wasallam aipolo hile ang hinagge ata duwa hakus nujhe ei hudda ka rasulullah sallallahu alaihi wasallam nukurabba fi kame ashabe kalun himanavni ei haram kame kamu ekale faanu ei haram kame noone vidal vejjam maddaande misale hege misale ekale faanu ke mez kolu mati ga dobbu mas ke hunu ekale faanu seti farik kolu ban kolu bani ko sofia ei khalid bin walid ge bodda sofia vidaloni ei allah rasulati dobbu mahe den kale faanu eka atenu lebbi ashabe kan kuri kan hairam ve jeya ekale fan farin nukulu vima ebe kanun iful kurbane haran echekama ehi do harid vidalwe allah rasulaye ei haran echetto e en denne nunake timan kale fan fakuru gannani etika kevan hukar ema anda e bayan ko devve afi ema mitanga rasulullah sallallahu alaihi wasallam kan nukurebun bayatu hippave afi uriha sirhinun nan ata ajjor kokgen ekama ko anhenun nan bayatu hippevi ata ajjor nokon hamaykani dulun mi huriha dalil take jamaa fa eba dalil kure haram kame kama ei ebes asa obe kala kunen ekama khilaf ebes ve fae mar khilaf ve fae nus masalen nei den ehem bone deven masalen te ata jor go salan kurias ekama ebes asa obe kala ki ban ves khilaf ebes nei var deven as ekama be go tum huriha asa obe kala nus ijma masalen ei an ata jor go salan kurum mana kama ang henunna dulung kure vena sala dulung kuram vi sala assalamu alaikum atum sharikofa ekama hileyang hinek gaka aillum mi masale ki aillagen wana gastaku gastaku aillagen wana hileyang hinek gaka na lobbu lobbu mas lobba ki ei bonden inna hen inna ni eti e arabi kara har konege diri ule echen ege mas halalu mi harus arabin kai ei sahara tere gule echen e har kone gen gule echi shikar ko gen eti atule gan gen e mi hun ka ekam di vehin ve sura tama e fene jafa kur gan nan ka e bonda gen nahin nan ka bonda vrata ko le bodu ma ladan ji ene genya ladan e kaabu ubayy ibn kaabe ashabe kanu terege hunnevi emme qur'an das qur'anan emme bodu mahir ashabe kanu terege hunnevi eddu rasulullah sallallahu alaihi wasallam qur'an oli wada gati de kadege fana kam yakul ayenu de vi den kadege fana maadum waade gen ma mumna di ban embre wada gen bellelu abu ubayy ibn kaabe hani hama ti maaga ubayy ibn kaabe den kadege fana harbna kun maadu pura bin hejje den me ayake den hadis ro ki ben he laanu de vi ibben he danu ditti ma kalifan oli wada ga tin. Wala den ji he ne ta hore ji ya. Ehenen no hadani kien ei anga wa fa ko ta khila. Aden no da wa subhanallah nya no ege nya subhanallah kya kya den ne ge je kuraka. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik.